চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। নবী গো মুদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো, তুমি যে নাই তাই তো মোরা সারসি কোরআন সারসি হেরা, তুমি যে নাই তাই তো মোরা সারসি কোরআন সারসি হেরা, কাফের হাতে খাইসি যে মার, কাফের হাতে খাইসি যে মার দুনিয়া তামাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। নবী গো মুদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো, স্বপনেতে দাও দেখা দাও তোমার নূরের চেরাগ জ্বালাও, তোমার দেয়া এই তরিকা, তোমার দেয়া এই তরিকা আঁকড়ে ধরিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। নবী গো মুদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো, শেষ যুগের উম্মত মোরা দুনিয়াটা ফেতনা ভরা, শেষ যুগের উম্মত মোরা দুনিয়াটা ফেতনা ভরা, হাতে ধরে না বাঁচালে, হাতে ধরে না বাঁচালে কঠিন জাহান্নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম।